কননিচিওয়া। শ্রোতা বন্ধু, কেমন আছেন সবাই? সময় হলো রেডিও জাপান এনএইচকে ওয়ার্ল্ড এর সহজে জাপানি ভাষা অনুষ্ঠানের। এতে আপনাদের সঙ্গে আছি আমি কামরুল ইসলাম আর আমি শারমিন সিদ্দিক ভুঁইয়া। বন্ধুরা, আসুন একসঙ্গে জাপানি ভাষা শেখা যাক। আজ 30তম পাঠের মূল বাক্য হচ্ছে আরো কিছুক্ষণ ছবি তুলতে চাই। আমাদের এই আসরের প্রধান চরিত্র হচ্ছে থাইল্যান্ড থেকে আসা শিক্ষার্থী আন্না। বান্ধবী সাকুরা এবং তার কাজিন কিন্তার সঙ্গে মিলে আন্না ফুজি পর্বত চমৎকার দেখা যায় এমন একটি স্থানে ছবি তুলছে। এবার তাহলে শোনা যাক 30তম পাঠের কথোপকথন। এই পাঠের মূল বাক্য হচ্ছে আরো কিছুক্ষণ ছবি তুলতে চাই। এবার এসব কথাবার্তা ব্যাখ্যা করা যাক। সাকুরা বলল, ওই দেখুন বৃষ্টি নেমেছে। আ এটি আসলে বিষয়বোধক শব্দ, আকস্মিক কোন ঘটনার প্রতিক্রিয়া। আমে অর্থ হল বৃষ্টি, দা এটি হল নৈমিত্তিক রূপ, এর মার্জিত রূপ দেস, এগুলো বাক্যের সমাপ্তি টানার পার্টিকেল। আগের পাঠে কেন্তা বলেছিল যে কাসাগুমো অর্থাৎ টুপির মতো মেঘ যখন ফুজি পর্বতের উপরে ভাসবে তখন বুঝতে হবে শিগগির বৃষ্টি হবে। এখন দেখছি সত্যি সত্যি বৃষ্টি নামল তাই। আচ্ছা, এবার আবহাওয়ার সঙ্গে সম্পর্কিত কিছু শব্দ শেখা যাক। পরিষ্কার আবহাওয়া হল হারে, আর মেঘাচ্ছন্ন মানে কুমোরি, তুষার হচ্ছে ইউকি। ফিরে যাই কথাবার্তায়। ইসোইদে কাইরিমাশো, তাড়াতাড়ি ফিরে যাওয়া যাক। ইসোইদে এই ক্রিয়ারূপটি আসলে ইসোগিমাস বা তাড়াতাড়ি করা ক্রিয়াটির তে রূপ। কাইরিমাশো অর্থ ফেরা যাক। এখানে কাইরিমাস অর্থাৎ ফিরে যাওয়া ক্রিয়াটির মাস অংশ বাদ দিয়ে মাসো জুড়ে দেওয়া হয়েছে। এই মাসো অংশটি জুড়ে দিলে ক্রিয়ার কাজটি একসঙ্গে করার প্রস্তাব বোঝায়। ১৬তম পাঠে শিখেছিলাম ক্রিয়ার তে রূপ ব্যবহার করে পরপর ধারাবাহিকভাবে ঘটা ভিন্ন ভিন্ন কাজের উল্লেখ করা যায়। এখানে ইসোইদে ক্রিয়ারূপটিও কি তাই? মূলত তাই, তবে অর্থগত সূক্ষ্ম পার্থক্য আছে। ১৬তম পাঠে একটি কাজের পর আরেকটি ঘটেছে, কিন্তু এখানে ঘটছে একই সময়ে। অর্থাৎ ব্যাপারটা এমন নয় যে প্রথমে তাড়াতাড়ি করে তারপর বাড়ি ফেরা হচ্ছে, বরং ঘরে ফেরার পুরো সময়টা জুড়ে তাড়াতাড়ি করা হচ্ছে। তাহলে যেমনটি আজকের পাঠে শুনলেন, ঠিক এইভাবে ক্রিয়ার তে রূপ ব্যবহার করে কোনো কাজের ভঙ্গি প্রকাশ করা যায়। আবার ফিরে যাই কথাবার্তায়। আন্না বলল, চোত্তো মাত্তে কুদাসাই, একটু অপেক্ষা করুন প্লিজ। চোত্তো মানে হল একটু, অল্পক্ষণ। মাত্তে এটি হল মাচিমাস বা অপেক্ষা করা ক্রিয়াটির তে রূপ। এর সঙ্গে কুদাসাই অর্থাৎ প্লিজ জুড়ে দিয়ে অনুরোধ প্রকাশ করা যায়। আরো কিছুক্ষণ ছবি তুলতে চাই, এটাই হল আজকের পাঠের মূল বাক্য। মোসকোশি মানে আরো একটু বা আরো কিছুক্ষণ। স্কোশি কথাটির মানেও একটু, অল্প বা সামান্য, তবে এটি চোত্ত শব্দটির তুলনায় মার্জিত। শাসিং মানে হল ছবি বা ফটো। ও এটি বাক্যের কর্মপদ নির্দেশকারী পার্টিকেল। তোরি তাই অর্থ হল ছবি তুলতে চাই। এখানে তোরিমাস ছবি তোলা ক্রিয়াটির মাস অংশের পরিবর্তে যুক্ত হয়েছে তাই। কোনো কিছু করার ইচ্ছা প্রকাশের ক্ষেত্রে ক্রিয়ার সঙ্গে এভাবে তাই জুড়ে দেয়া হয়। এবার চলুন অনুশীলন করা যাক আজকের মূল বাক্য, আরো কিছুক্ষণ ছবি তুলতে চাই। মোসকোশি শাসিং ও তোরিতাই দেস। আন্না যেতে চাইছে না। কেন্তা চিন্তিত হয়ে বলল, আমে নি নুরে তারা কাজে ও হিকুয়ো, বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লাগবে যে। আমে হল বৃষ্টি, নি এই পার্টিকেল দিয়ে এখানে কারণ বোঝাচ্ছে, অর্থাৎ বৃষ্টির কারণে, বৃষ্টির দ্বারা বা বৃষ্টিতে ভিজলে। নুরে তারা মানে ভিজলে, এর মধ্যে আছে নুরে মাস অর্থাৎ ভেজা, ভিজে যাওয়া, এই ক্রিয়াটির তা রূপ নুরে তা এবং রা। মনে রাখবেন ক্রিয়ার তা রূপের সঙ্গে রা জুড়ে দিয়ে একসঙ্গে তারা যুক্ত করে শর্তবোধক রূপ তৈরি করা যায়। তাই নুরে তারা মানে ভিজলে, যা দিয়ে শর্ত প্রকাশ করা হচ্ছে। যদি ক্রিয়ার তার রূপের সঙ্গে রা যুক্ত করে একসঙ্গে বলা হয় তারা, তাহলে শর্ত প্রকাশ করা যায় তাই তো? ঠিক তাই। খাজে হল ঠান্ডা বা সর্দি। ও যথারীতি কর্মনির্দেশক পার্টিকেল হিকু, এটি হল হিকিমাস অর্থাৎ সর্দি লাগা বা ধরা ক্রিয়াটির আবিধানিক রূপ। নৈমিত্তিক বাক্যরীতিতে সরাসরি আবিধানিক রূপ ব্যবহার করা হয়। ইয়ো এই পার্টিকেল বাক্যের শেষে জুড়ে দেয়া হয় শ্রোতার অজানা কোন তথ্য জানানোর সময়। আবার কাউকে সতর্ক করে পরামর্শ দেওয়ার ক্ষেত্রেও এটি ব্যবহার করা যায়, যেমনটি এই পাঠে শুনলেন। এবার চলুন আরেকবার শুনে নেওয়া যাক ৩০তম পাঠের কথোপকথন। আজকের মূল বাক্য হল আরো কিছুক্ষণ ছবি তুলতে চাই। এবারে টিচার আমাদের বুঝিয়ে দিন পর্ব। জাপানি ভাষা শেখার এই আসরের তত্ত্বাবধায়ক অধ্যাপক আকানে তোকুনাগা আজকের শিক্ষণীয় বিষয়টি নিয়ে আলোচনা করবেন এই পর্বে। আজ শিখেছি ক্রিয়ার শর্তবোধক রূপ তারা, ২৯তম পাঠেও শর্তবোধক আরেকটি পার্টিকেল তো সম্পর্কে জেনেছিলাম। এদের মধ্যে পার্থক্য কি চলুন জেনে নিই টিচারের কাছ থেকে। টিচার বলছেন তারা এবং তো উভয়টি ক্রিয়ার শর্তাধীন রূপ প্রকাশ করে, অর্থাৎ নির্দিষ্ট শর্তের অধীনে কোনো ব্যাপার ঘটলে ক্রিয়াটিতে সেই শর্ত নির্ধারণ করে দিয়ে আমরা তারা অথবা তো জুড়ে দিয়ে। তবে শর্ত প্রকাশের ক্ষেত্রে তারার তুলনায় তো এর ব্যবহার সীমিত। কোন প্রাকৃতিক নিয়ম, আচরণ বা অভ্যেস অথবা প্রত্যাশিত পরিণতি হিসেবে সবসময় ঘটে এমন কিছু বোঝাতে আমরা তো ব্যবহার করে থাকি। কাজেই যদি বলতে চাই সুইচ চাপলে বাতি জ্বলবে, সেক্ষেত্রে সুইচ টেপা বা চাপা ওশিমাস এই শর্তবোধক অংশটির সঙ্গে তো দিয়ে যুক্ত হবে পরিণতিবোধক অংশ বাতি জ্বলা। তবে তো ব্যবহারের সময় আগের ক্রিয়াটি হবে আবিধানিক রূপে। তাহলে পুরো কথাটি হল ওস্তো স্কিমাস। এই কথাটি তারা ব্যবহার করে বললে হতো ওশিতারা স্কিমাস। অন্যদিকে যদি পরিণতি অংশে ইচ্ছা বা আকাঙ্ক্ষা প্রকাশ করা হয় তাহলে শর্তবোধক অংশের পরে তো ব্যবহার করা যায় না। এসব ক্ষেত্রে তারা ব্যবহার করা যায়। একসঙ্গে কিছু করার আমন্ত্রণ জানানো, অনুরোধ বা প্রত্যাশা প্রকাশের ক্ষেত্রেও তারা ব্যবহার করতে হবে। তারা ব্যবহার করে একটি উদাহরণ দেওয়া যাক। আমে গাফতারা খাইরিমাশো, যদি বৃষ্টি পড়ে তাহলে চলুন ফিরে যাই। তারা কথাটি তো পার্টিকেলের তুলনায় আরও বিস্তৃত পরিসরে ব্যবহার করা যায়। যদি বুঝতে অসুবিধে হয় যে এই দুইয়ের মধ্যে কোনটা ব্যবহার করলে ভালো হবে, সেক্ষেত্রে তারা ব্যবহার করাই নিরাপদ। এই ছিল টিচার আমাদের বুঝিয়ে দিন পর্ব। এবার ধন্যাত্মক শব্দ নিয়ে পর্ব। ধন্যাত্মক শব্দ হল এমন শব্দ যা নির্দিষ্ট কোন ডাক, কণ্ঠস্বর অথবা আচরণভঙ্গি প্রকাশ করে। বজ্রপাতের শব্দ, তাই না? হ্যাঁ, জাপানি ভাষায় এই পরিস্থিতি বর্ণনা করতে বলা হয় গোরো গোরো। গোরো গোরো কথাটি বিড়ালের ঘরঘর শব্দ এবং ভারী কোনো জিনিস গড়িয়ে চলার শব্দ বোঝাতেও ব্যবহার করা যায়। এবার বলুন তো কোন ধরনের শব্দ এটি দিয়ে বোঝানো হচ্ছে? কোরো কোরো ছোট পাখির কিচিরমিচির? না, কোরো কোরো হল ছোট বা হালকা জিনিস গড়িয়ে চলার শব্দ। জাপানি ভাষায় বলা হয়ে থাকে বাদাম বা সুপারি জাতীয় ফল অথবা নুড়ি পাথর কোরো কোরো গড়িয়ে চলে। তাহলে আজ শেখা হল ধন্যাত্মক শব্দ গোরো গোরো এবং কোরো কোরো। ভাষা শেখার আসর শেষ করার আগে সময় হল আন্নার স্বগতোক্তি শোনার। আজকের ঘটনাগুলোর দিকে ফিরে তাকিয়ে আন্না নিজে নিজে বলছে, শুনেছি জাপানে আবহাওয়া নিয়ে অনেক বচন প্রচলিত আছে, যেমন সূর্যাস্ত সুন্দর হলে পরের দিন আবহাওয়া ভালো থাকবে, অথবা সকালে রংধনু দেখা গেলে সেদিন বৃষ্টি নামবে। বন্ধুরা, আশা করি আজকের পাঠ আপনারা উপভোগ করেছেন। এই পাঠের মূল বাক্য ছিল আরো কিছুক্ষণ ছবি তুলতে চাই। আগামী পর্বে আন্না সাকুরা দাদিকে দেখতে যাবে। বন্ধুরা, আপনারাও সঙ্গে থাকবেন আশা করি। তাহলে আবার দেখা হবে। মাতা ওয়াইশিমাশো।